حکم حقوقہ کی دخل نہیں ہے۔ روزہ کی فرضیت صرف رمضان میں ہونا یہ جائز معقول مانا ہے۔ سب کو یاد رکھے گا نماز میں کہا نظر آتا کھاؤ پتے ہونا یہ جائز معقول مانا ہے، اس میں حقوقہ کی دخل نہیں ہے۔ اور بعض علماء فرماتے ہیں کہ محرم ان احکام کو کہتے ہیں جس کو اللہ تعالیٰ نے تمام کتابوں میں عام طور پر نازل فرمایا، جیسے قل تعالوا اتلوا ما حرم ربكم عليكم ربكم عليكم اللہ تعالیٰ محکام آیا کے محکام چاہتے ہیں ربو کا اللہ تعالیٰ اور متشابہ جو قرآن کے ساتھ مخصوص آئے۔ بعض علماء فرماتے ہیں کہ محکم ان احکام کو کہتے ہیں جس کو اللہ تعالیٰ نے تمام کتابوں میں عام طور پر نازل فرمایا، جیسا کہ اور متشابہ جو قرآن کے ساتھ مخصوص ہے۔ علامہ سیوطی رحمۃ اللہ علیہ نے الاتقان فی علوم القرآن میں علامہ سیوطی رحمۃ اللہ علیہ نے قرآن میں محکم اور متشابہ کے سلسلے میں علماء کرام کا 17 قول نقل کیے ہیں۔ محکم اور متشابہ کے سلسلے میں علماء کرام کا 17 قول نقل کیے ہیں، وہ دیکھ لینا چاہیے۔ پھر متشابہ دو طرح کے ہوتے ہیں ایک تو وہ جو نہ لغات سے معلوم ہو سکتے ہیں اور نہ مراد متکلم کا پتہ چل سکتا ہے پھر متشابہ دو طرح کے ہوتے ہیں، ایک تو وہ جو نہ لغات سے معلوم ہو سکتے ہیں اور نہ مراد متکلم کا پتہ چل سکتا ہے، جیسے حروف مقطعات لوگ تلاشیا پر بنائے کلام نمت کی وقت یہ رقم بھاوی علی کلام نمت دارا اللہ پاک کی منشا متکلم اللہ پاک ایک اور دانا جائے جیسے حروف مقاطعات۔ دوسری قسم وہ ہے جس کا لغوی معنی تو معلوم ہے لیکن مراد متکلم کی تعین و تحقیق مشکل ہو، لیکن مراد متکلم کی تحقیق تعین و تحقیق مشکل ہو، جیسے الرحمن علی عرش استوا، لغت کے اعتبار سے یہ سب کا معنی مشکل ہے، رحمان کا بھی، اعلیٰ کا بھی، عرش کا بھی، استوا کا بھی، لیکن اس سے اللہ تعالیٰ کا کیا مقصد ہے وہ معلوم نہیں، وہ بھی معنی معلوم ہے لیکن اللہ تعالیٰ کا مراد معلوم نہیں قطعی طور پر، لیکن اگر الرحمن اگر پر لوگوں بھی ترجمہ تو سبھی جانے، مطلب مقصد رہتے والے حدر تعبیر کرا ہے، کہنا لوگ بھی مانا حساب مانا نوا جائے نا، مانا نہیں تو ہوئے اللہ پاکر مجسم ہوا لازم آسے، کہنا عرشے مدد سماسوی اس طوابانی سماسی اللہ پاک تر عرشے مدد سماسی، تمہیں تمہار چیار مدد بسے گئے سا چیارے بستے ہوئے عرشے مدد سماسی ملکی ہوئے جسم لگتے، حالانکہ اللہ پاک مجسم نہیں، دوسری بات یہ ہے چیارٹا بسنے والا چیتے بڑا ہوتے ہوگا تا نہ سکنے بستے پارا اپنا آٹھ بڑ ہوتے ہوگا اللہ پاک کرتے اتنا اللہ روپے آگ اللہ آکر اللہ ہی بڑا کسی بڑا نا سات جمے سات آسمان بڑا نا کہ مختلف قسم اعتراض ایسا جاتے یہ جن ایک ذرا مراد باری تعالیٰ کی سیدھا معلوم مشکل اور ایکتا آیا آیا تو متصاب کل شعین حال کن الا ون بھاو، کل شعین حال کن الا ون بھاو، یہ تر اللہ پاکر مانسا متعین ایون تحقیقی طور پر جاننا مشکل ہے، سب جنس حالات ہو لیکن اللہ چہرہ حالات ہو گیا لوگ بھی مانا مراد جات، تین نمبر آیات آیت متصاب یاد اللہ فوق ایدیہم، یاد اللہ فوق ایدیہم، سمست مخلوق سمست انسان جنات فرشتہ ہاتھ اوپر اللہ کا، তাহলে এখানে আল্লাহ পাকের হাত হওয়া লাগে মাসে এই জন্য আপনাকে কুয়তের কথা বলছেন ইয়াদের অর্থ কুয়তুল্লাহে ফাওকা কুয়াতিহি, সমস্ত ক্ষমতার উপরে আল্লাহর ক্ষমতা। চার নম্বর আয়াত আয়াত মুতাশাব ইয়াওমা ইয়াকশিফু আন সাকি, ইয়াওমা ইয়াকশিফু আন সাকি, اللہ نور السماوات والارض جانا جائے لیکن مراد متکلم کا جاننا مشکل ہے اور پہلے کسی لغت سے بھی اس کا پتہ نہیں چلتا، مراد تو دور کی بات ہے، ایک پر رکھو معتدلہ اور صافی کے نزدیک معتدلہ اور صافی کے نزدیک متشابہات کی تعبیر متشابہات کی تعبیر راس پورنا کی علم کو معلوم ہے راس پورنا کی علم کو معلوم ہے جو علم میں موجود ہیں ٹھوس ہیں جن کو علم میں ملاقا پیدا ہوا ان کو راس کہتے ہیں راس پورن دما خصوص تو علیہ کرم جاوید اکل بدھ جین بچنا صحیح اور مضبوط تارا جانے তাদের কথা মুতাযিলা ও সাহাবীদের কথা আয়াত মুতাশাবাহাত কি তাবীর ও তাবীর রাসে কুরআন কি ইলম কো মালুম হয় ইসলিয়ে ও ইল্লা আল্লাহ পর ওয়াকফ নহীঁ করতে ইসলিয়ে ও ইল্লা আল্লাহ পর ওয়াকফ নহীঁ করতে বলতে ও রাসে কুরআন কি ইলম পর ওয়াকফ করতে হ্যায় بلکہ وہ راس پورنا کی علم پر اکفا کرتے ہیں ان دیگے اشارہ کرا ہوتا سے یہ بائنے دیا آیت قرآن یا مجھے اللہ پاکر قرآن مجھے جرا حسن ان اللہ اور راس پورنا کی علم ہے لیکن اکثر صحابہ اور حنافیہ کا رائے اس کا خلاف ہے لیکن اکثر صحابہ اور حنافیہ کا رائے اس کا خلاف ہے تارا خلاف رکھتا تین لوگ پر آخو پڑے ارے واقف پڑے ارتھات اللہ جانے اور راس پورنا کی علم یا پورنا آمن نام اور جارا مجھے تعلق تارا بولے এই তারা কি মাকসাদ আল্লাহ পাকে ভালো জানেন আমাদের দ্বারা আমরা আমার বিজ্ঞান আল্লাহ কি কি আসলে এগুলা যে আল্লাহ কালাম কোরআনের আয়াত এর উপরে আমাদের একই নানান আছে কিন্তু এর দ্বারা কি অর্থ আল্লাহ পাক সারা কেউ জানেন না इसलिए वो इल्लाल्लाह पर वक्फ करते हैं इसलिए वो इल्लाल्लाह पर वक्फ करते हैं اور کہتے ہیں کہ متشابہات کی تعبیر اللہ کے علاوہ اور کسی کو معلوم نہیں اللہ پر وقف کرتے ہیں اور کہتے ہیں کہ متشابہات کی تعبیر اللہ تعالیٰ کے علاوہ اور کسی کو معلوم نہیں علماء راسخین کو امتحان کرنے کی غرض سے علماء راسخین کو امتحان کرنے کی غرض سے اللہ تعالیٰ نے ان کو نازل فرمایا علماء راسخین کو امتحان کرنے کی غرض سے اللہ تعالیٰ نے ان کو نازل فرمایا نازل فرمایا حروف مقطع اور آیات متشابہ ذرا ہمارے کے پریکھا کرا مقصد پریکھا کرنے پر سے یہ ارتھ نہ لے نہ یہ اللہ پاکر کلام اور بشاس کرا نہ کرا আমরা বিশ্বাস করি হ্যাঁ আল্লাহ পাকের কালাম যদি আমরা তার অর্থ জানি না জানি না আল্লাহ কালামের উপরে আমাদের ইমান আছে কিন্তু একদল আছে তারা এর উপর ইমান আনে অর্থ জানা এইটা আর কি অথচ তাদের উপরে আমাদের প্রশ্ন যেগুলি অর্থ জানা আছে সেগুলির উপর তো তোমাদের ইমান নাই নাস্তিক মোতাজরা তো কোরআন মানে না আল্লাহকে মানে না কোরআনের কি সবই আয়াত মুতাশাবাহাত কত আছে মহকাম যার মানা মতলব জানা আছে যাই নত তোমরা তার উপরেই মানানো না আর এখানে তো না জানার উপরে তোমরা একটা বহুত বড় ভবাঙ্গে দখল ভুলে আওয়াজের মতো লম্বা আওয়াজে বলতে থাকো, এ রক্ত জানি না এই তার সীমা নাই। এই ধরনের লোক শুধু নাস্তিক মোস্তাদ না, বরঞ্চ ভালো ভালো মানুষ আছে। তো খুব বা বুজুর রাখবো বলে আরো আমরা তো বুঝি না, তাহলে এটা বাংলা হওয়া দরকার। মাঝে মাঝে এটা পাতা ছাড়া দিয়ে উঠি, তোমরা তো হাতটা পাকা খেয়ে যাও, সামাজিক কথাবার্তার জবাব দিতে পারে না। আমরা বলবো যে শুধু খুদবার তুই জানো না, সুরায় ফাতে আর অন্তত জানো না, তাহলে এইটারও বাংলা করো নামাজের মধ্যে। তোমার নামাজ রুটি আর সমস্ত আলেমরা কোনো তোমার নামাজ হয়নি, রুকুতে এটাই আর সুহান আলাদের আদি করো, এইটার অর্থ তো জানো না, সুহান আলাদে আর আলার অর্থ তো জানো না, আত্মা জিয়াতার অর্থ তো জানো না, রুয়ায় কুরুকমু কষ্ট নেই আর অর্থ জানবা কি করে, আল্লাহ ভাগ করে এত দূরে তাহারি আমার তো এইটাও তো জানো না, তাহলে সবই বাদ ফাইজলামি কথাবার্তা খুদবা বুঝি না। এই জন্য খুদবা বাংলা করবে তুমি তো কত কিছু বুঝো না, কেন বুঝো না, এটা তোমার অপরাধ। কোরআনের উপরে, আল্লাহর উপরে, ইসলামের উপরে, আলেমদের উপরে দোষারোপ করো, তুমি কেন বুঝো না? ইংরেজি ভাষা বুঝতে পারো, আরবি ভাষা বুঝতে পারো না, ল্যাটিন ভাষা বুঝতে পারো, এটা বুঝতে পারো না, চাকরি লওয়ানের জন্য চাইনিজ ভাষা কত কঠিন ভাষা এটা শুনতে পারো, কোরআনের ভাষা শুনতে পারো না, আল্লাহর ভাষা, রসুলের ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, কবরের ভাষা, ফেরেশতাদের ভাষা সব কারণ। এত বড় জরুরি একটা ভাষা শিখো না, আর চাকরি দুনিয়া কামানের জন্য ইংরেজি শিখো, ল্যাটিন ভাষা শিখো, চাইনিজ ভাষা শিখো, ইটালি ভাষা শিখো, ফাইজানি কথাই শিখে নেই, খুদবা বুঝি না বাংলা করতেই হোক। তাহলে আজ আর বাংলা করে পুরা পৃথিবীর মধ্যে কত সম্মানিত তোমরা, তোমাকে জঞ্জালি করে বাঙালি জঞ্জালি আবার গর্ব করো আর বাংলাতে করার জন্য তোমাকে মেজাজ খারাপ আছে, তোমরা এই মধ্যে পড়ে যাও। হ্যাঁ খুদাটা বাংলা হলে পাব দিতে বুঝতে বুঝলে কি কিন্তু কতটুকু আমল করে, এর আগে দেখবে বাংলাতে ওয়াশ করলা তো ঠিক করলা, সেগুলির উপরে কতটুকু তাদের আমল আছে, এগুলির বেকার কথাবার্তা, এগুলাকে খুব ঘুরাই দেওয়ার দরকার ঠিক মতো, যাতে আবার তোমার উপরে দোষ নাই সে যুক্তিসঙ্গতভাবে তাদেরকে খুব ঘুরাই দেওয়া দরকার। যারা বলে যে খুদবা বাংলাতে হওয়া চাই কেন সবাই তো বুঝে না, তুমি কোনটা বুঝো, কিছুই তো বুঝো না, আল্লাহ করে অর্থ তো বুঝো না, জানো কি তুমি পারো কি তুমি কোনো নৃত্য পারো না, হরি ফুটবল ঝগড়া করতে গিলা, এগুলো ইন্টারন্যাশনাল পুরা পৃথিবীর মধ্যে একটাই ভাষা থাকবে এটা আরবি ভাষা, সমস্ত দেশে আল্লাহ আকবর বলে, কোন দেশে আল্লাহ বলো এই কথা বলে আদান দেয় না, কেউ আল্লাহ বলো এই কথা বলে একামত দেয় না, এইগুলো না বুঝার কারণে সব দেখতে থাকো কথাটা তো ঠিকই বলছে, আসলে আমার কাছে বিলকুল ঠিক না, বরঞ্চ তারা আচ্ছা ধরে ভুলাই তেমন দরকার। আমার কিছু কোনো আরো নেই না সেই পর্যন্ত ওলামায়ে রাস দিন কো ইমতিহান করনে কি গরজ সে আল্লাহ তাআলা নে উনকো নাযিল ফরমায়া কে জো লোক সলিমুল ফিতর সলিমুল ফিতরত হতে হ্যায় ওর ইসকে বারে মে জো শখস জো লোক সলিমুল ফিতরত হতে হ্যায় ওর ইসকে বারে মে জ্যাদা তাহকিক ও তাফতিশ নহি করতে اس کے بارے میں زیادہ تحقیق و تفتیش نہیں کرتے بلکہ اجمالاً ایسی آیات پر ایمان لے آتے ہیں اجمالاً اور تفصیلاً ইজমালের বিপরীত হল তফসিল, তফসিলের বিপরীত হল আয়না ইজমাল, কতগুলি জিনিসের উপরে এজমালি তোর পর ইমান আনতে হবে, তার ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই, আকিম ও সালার মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে। এই সমস্ত আয়াতের মধ্যে শুধু যেটা পরে দেখাইতেছি ইয়ে ভি আল্লাহ তাআলা কা বরহক কালাম হায় বাস এতটুকু, احتمالاً اسی آیت پر ایمان جاتے ہیں کہ یہ بھی اللہ تعالیٰ کا برحق کلام ہے. اگرچہ اس نے کسی مصلحت سے ہم کو اس کے معنی مراد پر مطلع نہیں فرمایا، بس ایک اللہ تعالیٰ کا برحق کلام ہے. اگرچہ اللہ تعالیٰ نے اس میں کسی مصلحت سے ہم کو اس کے معنی اور مراد پر مطلع نہیں فرمایا، اور حقیقت یہی طریقہ سلامتی اور احتیاطی کا ہے، اور حقیقت یہی طریقہ علماء راسخین نے جو طریقہ اختیار کیا اس کو کہا یہی طریقہ، اور حقیقت یہی طریقہ سلامتی اور احتیاطی کا ہے. اس کے برخلاف بات ایسے روپ کی ہیں رامائے راستی تمہارا ہمارا ہمارے خلاف ایک مسلم کا اس کے برخلاف بات ایسے روپ کی ہیں جن کی دل میں کبھی ہے تیرا پوری، جس کے دل میں کبھی ہے واللہ لینا کی قلوب کی ہم جائی ہو جائی کنی کی تیرا پوری، جس کے دل میں کجی ہے وہ محکمات سے آنکھیں بند کر کے متشابہات کے پیچھے پڑتے ہیں، متشابہات کے پیچھے پڑتے ہیں. سبقتے لسان কোন একটা কথা মুখ দিয়ে আইসা করেছে, হের পরে হেরে দা আপনি এটা বললেন, তোমরা যদি এই কথাটা বুঝে করাইছি করেনি তুমি নিজে চিন্তাই করে দিবা, আমরা চিন্তাই করব না, তা আধা ঘন্টা লাগাই কি কথাই বুঝি না আরও কোনো কথা বুঝছি, কত ভালো ভালো কথা বললাম সেটা তো আপনি ধরলেন না. সব কথা লেসানি, কথা বলতে বলতে একটু ব্যাসম হয়েই যেতে পারে, এই ওইটাকে গেছেন আপনি এই কথাটা তো আমি শুনেছি যে আমাদের ভাষণের সব কথা লেসানি, কথা বলতে বলে স্লিপ খাইতে পারি, সব জিনিসেই স্লিপ খাই, কাজে জবানও স্লিপ খাইতে পারি, তো জবান স্লিপ খাওয়ার কারণে যদি এই কথাটা ভুলে থাকি তা আমি কি শুধু এই পুরো এক ঘন্টা এই কথাই বলছি না আরও ভালো ভালো কথা বলছি, তো ভালো ভালো কথা তো প্রশংসা করতে আসলেন না, এইটা নিয়ে এইছেন যে এইটা আপনি বলছেন এটা বলছি কিছু এইরকম না এরকম হইতে পারে বা এটা সব কথা লেসানে হয়ে যেতে পারে, আপনার বলার বোঝা দরকার ছিল নিশ্চয় বোঝা দরকার, কিন্তু অনেক ভালো ভালো কথা বলছে আইসা এইটা হয়তো কোনো কারণ হইয়া বলাইছে পরমাত্ম হয়ে আইসেন এইটা করে দিতে আমি কি এক ঘন্টা ভিতরে শুধু এইটাই বলছি না আরও ভালো ভালো কথা বলছি, তো সে কিন্তু কোনো মূল্যায়ন করলেন না, আপনি তা আসছেন আলেমের দুর্চাপানের দিন বুঝে দিনই তুমি, হ্যাঁ এই দিন সামাজিক বানাইতেছি তোমাদের যাব পড়াইতেছি সাথে সাথে সামাজিক বানাইতেছি যাতে তোমরা সমাজে চলতে পারো, এই সমস্ত বেগুদার কথাবার্তা রব দিতে পারো, কোনো একটা কিছু হলে সোচ্চা খুব দেখতে থাকো পায়খানা গরম হয়ে যায় কী করুন কী না করুন, নিজের বিরুদ্ধে অসাধ থাকতে হবে, প্রশস্ততা থাকতে হবে, কাফি মোতালা থাকতে হবে, অনেক জিনিস জানান নেওয়ালা থাকতে হবে। লোকের কাপড়কে শুধু এবারত পল্লার অর্থ করে গেলা এত দুঃখ না, বরং এই প্রসঙ্গে যত কিছু আছে সব কিছু মুস্তাহজার রাখতে হবে এবং উস্তাদের কথাবার্তা খুব ভালো করে শুনতে হবে, জানতে হবে, মনে রাখতে হবে। তার কেননা সমাজ বহু খতরনাক অবস্থায় চলছে, তাহলে এখন কোনো কিছু মিলে বলবি সাকাপুকে ধরতে পারে না। তুমি কি এটা দোষের বোঝা বুঝে দিবা, তুমি ওরে দোষী বানাই দাও না, তোমার মধ্যে এইটা নাই এটা নাই। তুমি বললাম না তোমাদের কথা শুনবে যে হুজুর দেখালার পর হুজুরের দাবাটা কে পেয়েছিল, এইটা নিয়ে মারামারি কাটাকাটি বহস মুবাহাসা বহুত কিছু, এটা কোনো ফ্যাক্ট, এটা কোনো ব্যাপার ব্যাপার হলো হুজুর মশলা জানে কিনা, গুসলের মশলা জানে কিনা, নামাজের মশলা জানে কিনা, এগুলো ফ্যাক্ট, এগুলির খবর নাই। যেটার দরকার না সেটার কারণে মৃত্যুর সময় আদা হইব না, কবরে আদা হইব না, দাহান নামে দেখতে হইব না, উঙ্গলি দিয়া পেশা তুলে এজাতে কালাম এবং এজাতে ওয়াক সময়ের অপচয় কথার অপচয় এর দ্বারা কোনো ফায়দা হয় না। তাহলে এই কথাটা বুঝতে বুঝে তার সাথে আলাপ করতে হবে, আগে মাপতে হইব কী জন্য প্রশ্নটা করলো, জানার জন্য না আমার আটকানের জন্য না ইসলামের উপরে দোষ চাপানোর জন্য, এই কথাটা বুঝে তারপরে তাকে জবাব দিতে হবে। হয় জবাব দিব না হলে দায়িত্ব দিতে হইব, তাহলে দিকে কোনো তো ছাড়তেই না সেই কথা আপনি জিজ্ঞাসা করছেন, এটার পুলিশ কেমন না এই বেহুদা বেকার কাজের মধ্যে কুমিল্লা নোয়াখালী অলাদিওকে লাগাই দিল একদম পর্যন্ত পাশ করলে মাথার তনায় টাইনা নিয়ে পকেটে থাকা গোল টুকে একটা লাগাই দিল লাগতো যে হাঙ্গামা মিলাদের মধ্যে একজন দাঁড়াইছে কানে ধরে টাইনা বহাই দিছে আর একজনে বসে পয়সা পেয়েছে কানে ধরে দাঁড়ায় করে দিয়েছে, কোনো ইসলামের ব্যাপার নেই, ইসলামের কোনো কাজই না, যে কোনো তুমি মাথায় দিয়ে চলবো মিলাদ তো আসল বুনিয়া দুই নাই, তারপরে দাঁড়িয়েছে দাঁড়াইছে দাঁড়ান যে বসে পিছিয়ে বসে থাক না চোরাচুরি কইরা ঝগড়া কইরা বিরাট হাঙ্গামা লাগায় দাও, এগুলি মধ্যে এনতে সার একটা রাত কয়টা কইরা দেওয়া আর এদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা এগুলি বহু শয়তানদের কাজ, কাফেরদের কাজ, মুসলমানদের মধ্যে একতা বিনষ্ট করার জন্য এগুলি ইসলামের সাবজেক্ট না, ওগুলি নিয়ে ঝগড়া লাগাই দেওয়া তাদের মধ্যে একটা লাভ সৃষ্টি করে দাও, কেউ কাউকে ভালোবাসবে না, কেউ একজনে বললে তার কথা সে আসবে না, হয় ওরা বেদাত ওরা বেরলুবি ওরা শিয়া ওরা সুন্নি ওরা আহলে হাদিস এই সমস্ত ফের কাপড়ে দেওয়া হবে, অথচ এদের মধ্যে কেউ আল্লাহকে অমান্য করে না, সকলেই তো হুজুরের উপরে আছে, সকলেই রসুলকে মানে কোরআনকে মানে, তারপরে একজন আরেকজনকে দেখতে পারতেছে না, তাদের মধ্যে একটা লাভ সালামতি আর এহতিয়াতি উসকে বরখেলা বাদ এসে রোগ বিহে জিনকি দিল বে কাজী হয় ও মুহ কাম সে আঁখ বন্ধ করতে মোটা সাদ হাতকে পিছে পড়তে আর উনসে আপনি খায়েশ কে মোতাবেক মানা নেকাল কর আর উনসে আয়ত মুসাবাদের থেকে আর উনসে আপনি খায়েশ কে মোতাবেক আপনি খায়েশ কে মোতাবেক মানা নেকাল কর লোগোঁ কো মোকালাতা মে মোকা লাতা মে ঢালনে কি কোশেশ করতে হবে। আমাদের জানা আছে এই শব্দটার মধ্যে তোমরা ভুল করো, এই উজুনে বহু শব্দ আছে কিন্তু সেখানে তোমরা ভুল করো, এটা ভাবে মোকালার মাজদা মোকা লতা মোকা আলা তোমরা করো কি মোতা লেহা হ্যাঁ মুজা লেসা অথচ তুমি এনুসরবে ঠিক মতো করো মিজানুসরবই করো না, এটা বাবে মুফালার মানা আরে মাজদা লাভের মধ্যে আন্তরঙ্গে ফাতা দিয়া মুফা আলা ওখানে মুফা আলা হইলে এখানে মোতা লেয়া কিন্তু নাই মোতা লাগবো না, এই ধরনের শব্দ যখন আছে বাবে মুফালার পূজা আকসার গলত করে লাভের আন্তরের মধ্যে কাঁচরা দিয়া করে ওখানে পূজার চান করে ফাতা দিয়া মোকা তারা মোকা আলা এখানে করে মোতা লেয়া আরও কত শব্দ আসলে তখন দেখা যায় তুমি এইটা মোগা লেতা করে মোগা লতা ভাবে গোপালার মাঝদার ডালনে কি কোশিশ করতে হ্যাঁ এসে লোকুন কে বারে মে এসে লোকুন কে বারে মে কুরআন ও হাদিস মে সত ওয়াই আই হাই এসে লোকুন কে বারে মে কুরআন ও হাদিস মে সত ওয়াই আই হাই এ আয়াতটা বাইদার আর দালালান শরীফের এখানে আছে ওই এবাদতরা এখনই এবং পুরা আয়াতের ব্যাখ্যা আইনাস বাইনাস তার হাসের মধ্যে যা লেগেছে এখনই দেখা দিল আয়াতের মহকাম আর আয়াতের মোটা চাওয়ার ব্যাপারে জালালান শরীফের হাসের মধ্যে খুব মুক্তি খুব কথা আছে ও বলে দেখা দিল এরপরে যে এখানে অ্যাসকাল হয়েছিল সেই অ্যাসকালটা কাল কিন্তু খেলা অর্ধে হবে তাহলে বুঝবা আয়াতে মহকামাত তো পরিষ্কার অজে এক মানা ওই দ্বিতীয় মানার কোন এহতেমালই নেই তাহলে তার মধ্যে পেছি দিকে কৈফিক আসলো যে পেছি দিকে বাইজাবি বলতেছেন যে আল্লাহ পাক কিরেন সে খুলে দিয়েছে অত সারে সে ইসকে আন্দর পেছি দিকে নি হে পর্দাহীন কে উস পর্দা কো করুণা করেগা আয়াত মুহকামাত মধ্যে কোন পেছি দিকে নাই কোন পর্দা নাই যে পর্দা আল্লাহ পাক খুলে দিয়েছেন বাইজাবি বলতেছেন যেটা নাই সেটা কে আবার কি করব যেটা নতে পেছি দিকে আছে ওইটার ব্যাখ্যা হলে তো ঠিক আছে আর পেছি দিকে আছে কোনো আয়াতে মোতা সাবাদ নেই তার ব্যাখ্যা তো দূরের কথা মা ন আল্লাহ পাক কি করেন নাই উম্মতকে জানান নাই রসুলকে জানাতে পারেন যে আল্লাহ পাক রসুলকে নিষেধ করে দিয়েছেন যে আয়াতের অর্থ পাবলিকের দরকার নাই যে মেসা দিলাম না প্যাসেঞ্জারের দরকার নাই ওই ঘন্টার কি অর্থ হ্যাঁ মিস্ত্রির দরকার আছে মিস্ত্রির কি আছে দরকার আছে যে আল্লাহ পাক হয়তো আল্লাহ রসুলকে জানাইছেন কিন্তু এইটা উম্মতের কোনো দরকার না এই জন্য উম্মতকে তার অর্থ জানা নেই ব্যাখ্যা তো দূরের কথা কিন্তু যাদের দিলে দিলে কাজী কাজী কেমা কোন আছে ওরা এইটার পিছনে করছে এই জন্য আল্লাহ পাক তাদের মুজাম্মাত করছেন বইটা দেখতে পারলাম না আর হাদিস শরীফের তার মুজাম্মাত আছে এটা এখনই যারা আমি সেটা দেখে না Thank you.